الله বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا وقال سبحانه ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا সুক্রিয়া জানাই আল্লাহর দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ সম্পাদনের পর আবার বুনাইজা ইসলামিক সেন্টারের সানাইয়া শাখায় 19 জুলহিজ্জা সোমবার দিবাগত রাত দিনের আলোচনা করা ও শোনার জন্য এই জায়গায় জড়ো হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। হজের বিষয়ে একটু পরে আপনাদের সাথে আলোচনা করবেন আমাদের আবু সালেহ। আমি এর পূর্বে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা হচ্ছে মহাপাপ, কবিরা গুনাহ। সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত থেকে তিনটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, আর আরেকটি আয়াত পাঠ করেছি সূরা ইসরার 32 নম্বর আয়াত। রব্বুল আলামিন তার নেক বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, والذين لا يدعون مع الله إلها آخر جرى الله سكي أنه كوكي معبود بنية داكينا أنه كوكي معبود مالنا الله شعر تدير معبود إكي معبود تنكي الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق তারা কোন নিষ্পাপ মানুষকে হত্যা করে না অথবা নির্দোষ ব্যক্তিকে হত্যা করে না, তবে হক পদ্ধতিতে। ওয়ালা ইয়াজনুন, জিনা করে না, ব্যভিচার করে না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা, যে কেউ এরকম করবে সে কঠিন গুনাহগার হবে। কিয়ামতের দিন তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে বা অনেকগুণ শাস্তি দেওয়া হবে। ওয়াইয়াখলুদ ফিহি মুহানান, আর তাতে লাঞ্ছিত অবস্থায় থাকবে এই শাস্তিতে, অর্থাৎ জাহান্নামে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যে তওবা করবে, ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ তাদের গুনাহ নেকি দ্বারা রূপান্তরিত করে দিবেন, পাল্টে দিবেন। সুবহানাল্লাহ, তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, যত বড়ই পাপী হোক যত বড়ই জালিম হোক, যত বড়ই শয়তান হোক, তওবা করে আল্লাহর দিকে রুজু করে আল্লাহ সব গুণা মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত ছোট্ট যারা আল্লাহর রহমত পায় না, এদের মতো বঞ্চিত আর কে হতে পারে? ওয়াকান আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুর আল্লাহ রহিম। তওবা করলে, আপনি হজ করেছেন, তওবা করেছেন, আপনার পিছনের সমস্ত গুণা মাফ। বরং ভালো করে তওবা করলে আপনার পিছনের গুণা গুণা থাকবে না, ওগুলো নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এগুলোকে আল্লাহ পাল্টিয়ে নেকি বানিয়ে দিলেন। আর যে কেউ সত্যিকারের তওবা করল, নেক আমল করল, সে সত্যিকার অর্থেই আল্লাহর দিকে ফিরে আসল। এখানে একটি পাপের উল্লেখ হয়েছে, তা হচ্ছে জিনা। জিনা হচ্ছে মহাপাপ, কবির গুনাহ। অন্যত্র রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। জিনা তো করবেই না, জিনার কাছাকাছি হয়ে যাবে, কাছে হয়ে যাবে। উপস্থিত হয়ে আমরা অনেক কিছু দেখছি, হয়তো সরাসরি আনয় ফটো, আনয় নেট, আনয় সিডি, আনয় এইসি মেমোরি ইত্যাদিতে রেখেছে, অথবা উলঙ্গ ছবি দেখছে, আর আরেকটু বাড়িয়ে আরো অনেক কিছু। এগুলি যদি মানুষ দেখে, তার অন্তরে অবশ্যই শয়তানি কুমন্ত্রণা আসবে। এবারে যদি শয়তানি কুমন্ত্রণা আসে, তাহলে আস্তে আস্তে করে ওই কাজের দিকে গিয়ে যাবে কিনা? তে আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও তোমরা দেবে। তাই চোখের হেফাজত করতে হয়, নাকের হেফাজত করতে হয়, কানের হেফাজত করতে হয়। এমন কথা আপনি শুনবেন না যার কারণে আপনি হয়তো এরকম কুকাজে লিপ্ত হয়ে যেতে পারেন। তাই রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেই যাবে না। অথবা এমন পথে চলবে না যে পথে চললে তুমি এই কাজে লিপ্ত হয়ে যেতে পারো। তাই যারা নেট দেখেন খুব কেয়ারফুল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ, ওয়াসাআ সাবীলা, এটা খুবই খারাপ কাজ। এই জিনা সম্পর্কে আত-তারগীব ওয়াত-তারহীব গ্রন্থকার অনেক আলোচনা করেছেন, আহাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে। এদিকে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব অল্প সময়ের ভিতরে। প্রথম নম্বর বলছেন, عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن رواه البخاري ومسلم وابو داود والنسائي الله رسول صلى الله عليه وسلم بولছ জিনাকারী, বেবিচারি, বেবিচার বা জিনা করে না, এমন অবস্থায় যখন সে ইমানদার থাকে, নাউজুবিল্লাহ বিদায়। অর্থাৎ জিনাকারী যখন জিনা করে এই সময় সে ইমানের অবস্থায় থাকে। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনিহু মুমিন ولا يسرق السارق حين يسرق وهو مؤمن, চোর যখন চুরি করে ওই সময় ঈমানের অবস্থা থাকে না, মদ্যপায়ী যখন মদ পান করে ওই সময় সে ঈমানের অবস্থা থাকে না। তাহলে জিনা করা অবস্থায় পরবর্তী হাদিসে আসছে, মানুষ যখন এই তো রসুন সহায় বলেছেন ইমান, যখন যখন বান্দা, যখন ব্যক্তি, যখন কোন মানুষ জিনা করে, তখন তার থেকে তার ভিতর থেকে ইমান বেরিয়ে যায়। ফাকান আলাইহি কাযুল্লা, ওই সময় তার উপরে থাকে ছায়ার মত, তার হৃদয়ে থাকে না ইমান, ওখান থেকে বেরিয়ে যায়, উপরে ছায়ার মত থাকে। ফাইদা আতলা রাজা ইলাইহিল ঈমান, যখন সে এই কুকার থেকে ফিরে আসে তখন ঈমান তার কাছে আবার চলে আসে। এই হাদিসটি রাওয়াহু আল-বুখারী ও তিরমিজি, শেখ আল-আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসুন সহীহ। তাই এই হাদিসটা কি বোঝায়, কোন লা ইয়াজনি যানি হিন ইয়াজনি ওয়া মুমিন, মুমিন যদি হয় মানুষ কখনো জিনা করতে পারে না, জিনার কাছেও যেতে পারে না। অন্য রিওয়ায়েত আছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাতিন, আস-সাইবুজ জানি ওয়ান নাফসু বিন নাফসি ওয়াত তারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামাআহ, রাওয়াহু আল বুখারী ওয়া মুসলিম। কোন মুসলমানের রক্ত হালাল হয় না, মানে তার রক্তপাত করা জায়েজ না। যে মুসলিম সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, তার রক্তপাত করা কি না, জায়েজ না। তবে তিনটি কাজের মধ্যে থেকে একটি পাওয়া গেলে তার রক্তপাত, হ্যাঁ, তার রক্ত প্রবাহ করা জায়েজ আছে। একটা হল আস-সাইয়িব আজ-জানি, বিবাহিত কিন্তু জিনা করে, সবাই বলি নাউযু বিল্লাহ। আর বিবাহিত জিনা অন্য হাদিস সামনে এসেছে, বলছেন জিনান বাদা ইস ইহসানিন ফা ইন্নাহু ইউরজাম। ইসলামী বিধান হল যদি বিবাহিত হয়, বিবাহ করার পরে জিনা করে, তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে, সাধারণত রজমান কত জঘন্য অপরাধ জিনা, আল্লাহ হেফাজত করুন। এই আলোচনা কিন্তু জরুরি, ইসলাম যাই বলেছে কোরআন এবং সুন্নাহ সবকিছুটি জরুরি। আর যদি জিনা হয় সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন না কি হালাল কি হারাম, আরো মহা মুশকিল, মহা মুশকিল। নিজের হেফাজত করতে হবে, ইমানের হেফাজত করতে হবে। অশ্লীল কাজকর্ম করবেন না, বরং অশ্লীল কাজ থেকে দূরে থাকা জরুরি, কাছেও যেতে নেই। এজন্য অন্য রিওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআ মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা দূরে থাকো। আর জিনার ব্যাপারে রব্বুল আলামিন কি বলেন, ওয়ালা তাকরাবুস জিনা, জিনার কাছে যাও না, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা। তাই বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে, এটা হচ্ছে ইসলামী বিধান। আর আরেকজনকে যার রক্ত হারাম, ওয়ারাজুলুন নাওয়ান নাফসু বিন নাফসি, জানের বদলে জান, এক মুসলিমকে আরেকজন হত্যা করল, অন্য মুসলিম স্বেচ্ছা স্বেচ্ছা হত্যা, তাহলে এই অবস্থায় যে হত্যাকারী তার রক্ত রক্তপাত করা কি হয়ে যায়, হালাল হয়ে যায়। আর আরেকজন লিদিনিহিল মুফারিকুল জামাআহ, যে দিন ইসলাম ছেড়ে দিল আর মুসলমানদের সঙ্গ ত্যাগ করে যারা মুসলিম বিরোধী ওদের সাথে চলে গেল, ওকে হত্যা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য রওয়ায়াতে বলেছেন, সহিহ বুখারী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান বদ্দাল দীনহু ফাকতুলুহ, যে তার দিন পাল্টে দিবে তোমরা তাকে হত্যা করো। মান বদ্দাল দীনহু ফাকতুলুহ। তাই এই দিনের মধ্যে আজকের উচ্চ বিষয় হচ্ছে বিবাহিত কিন্তু জিনা করে, তার শাস্তি কি? পাথর মেরে হত্যা করা। আর যদি অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা 100 দিরহাম আর 1 বছরের দেশান্তর করা হবে। কতটা দিরহাম? 100 আর 1 বছরের জন্য দেশান্তর। কিন্তু দেশান্তর কিরকম হবে এটা উপস্থিত হবে সরকার বা বিচারপতি বুঝবেন, দেশান্তর করলে ভালো হবে না জেলবন্দী করলে ভালো হবে, ওটা তিনি উপস্থিত সময়কে সামনে রেখে ফেসলা করবেন। এই জিনা যার বয়স যত হবে, একটু বিবাহিত যদি লোকটি আরো বয়স্ক হয় আর জিনা করে, তাহলে সামনে শুনেন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم ولا ينظر إليهم ولهم عذاب أليم تين ব্যক্তি সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পাক করবেন না, তাদের দিকে দৃষ্টি ফেলবেন না, বরং তাদেরকে ভীষণ শাস্তি দেবেন। এই জায়গায় কত নম্বর, সাইফুন জাইন, বুড়ো কিন্তু জিনা করে, সিদ্দিন জানা 60 বছর জিনা করে, আস্তাগফিরুল্লাহ। একটা কথা বললাম, কারণ একটি হাদিস এসছে, যদি কারো বয়স 60 হয়ে যায় এরপরে আল্লাহ পাক আর তার কোন উযুর কবুল করবে না। আযা আল্লাহু ইলা আমরিন বালাগা উমরুহু 60 সনা, 60 হয়ে গেলে এরপরে এর আগে 50 40 এর আগে বিবাহিত হওয়ার পর থেকে তোমার গুনাহের মাত্রা বাড়তে থাকবে। নাউজুবিল্লাহ। তবে যারা অবিবাহিত তাদের শাস্তি হচ্ছে কতটা মিত্রেগা? আর 1 বছরের জন্য দিশা নেব। এইগুলো শেখ জানি, বড় কিন্তু জিনা করে, আল্লাহ তার সাথে কথা বলবেন না, তাকে পাক করবেন না, তার দিকে দৃষ্টি ফেলবেন না, আর তাকে বরং তাকে ভীষণ শাস্তি দেবেন। আর আরেকজন মালিকুন কাজ্জাব, মালিকুন কাজ্জাব, মালিক মানে বাদশাহ, কাজ্জাব মিথ্যুক বাদশাহ, সে বাচ্চা কেন মিথ্যা বলবে? সে প্রেসিডেন্ট কেন মিথ্যা বলবে? সে প্রধানমন্ত্রী কেন মিথ্যা বলবে? কোন প্রয়োজন নেই মিথ্যা বলা, তবু মিথ্যা বলে আছে কিনা? আস্তাগফিরুল্লাহ। বাচ্চা যদি মিথ্যা বলে, প্রেসিডেন্ট মিথ্যা বলে, প্রধানমন্ত্রী মিথ্যা বলে, একদম ডাহা মিথ্যা, সচকে দেখা আমাদের আছে কিনা? আস্তাগফিরুল্লাহ। আর আরেকটা শুনেন, ওয়াইলুল মুস্তাকবির, গরীব কিন্তু অহংকারী। আল্লাহ তোমাকে অসচ্ছল বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, অহংকার করবে কেন? কামাই করে না, কামাই করতে যায় না, আমি কম নাকি? এটি বেশি স্পষ্ট। মুস্তাকবির অহংকার, চাই ধনী হোক চাই গরিব হোক, সবার জন্য অহংকার করা হারাম। কিন্তু এখানে বুঝাচ্ছেন কোনটা, যদি গরিব হয় তবু অহংকারী হয়, কারণ এটা আর মনে রাখবে, তার মানে এটা হয় যে নবীর জন্য অহংকার করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এই হাদিসটা বুঝলাম, জিনা করার শাস্তি, জিনা করলে মানুষ কিরকম অপমানিত হয়, বিশেষ করে বয়োবৃদ্ধ হবে, নাউযু বিল্লাহ। এমনি ভাবে আরেকটি রয়াত, আরবাতুন ইয়ুগ্হিবুহুম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চার ব্যক্তিকে খারাপ করেন। ইয়াদ রাখুন, যারা ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো প্রজাতির ব্যবসা, আল বাইয়া আল হাল্লা, বিক্রেতা কিন্তু বেশি বেশি কসম খায়, বারবার কসম খায়, বাইয়া আল হাল্লা বেশি বেশি কসম খায়। আর আরেকটা, ওয়াল ফকিরুল মুখতার, ফকির অহংকারী। আরেকটা, ওয়াশাইখু যানি, শেখ, শেখ হচ্ছেন তো, এটা আলিম শেখ না, এটা বয়সের দিক দিয়ে শেখ, বুড়ো বৃদ্ধ কিন্তু জিনাকারী। আর আরেকটা, ওয়াল ইমামুল জায়ির, জালিম নেতা, জালিম বাদশাহ, জালিম প্রধানমন্ত্রী, জালিম সেনাপতি, জালিম প্রশাসক, জালিম চেয়ারম্যান, নিজ নিজ লেভেল মোতাবেক। এবারে যে যত বড় হবে ওই এই হিসাবে তার কি হবে, গুনাহ হবে। এখানে ওই ইমামুল জায়ের বাচ্চ তো বড় ইমাম, আর বড় ইমাম আমাদের দেশে কে হবে বলুন তো, বাংলাদেশের বড় ইমাম কে, বুঝতে পারছেন না, বড় নেতা কে, বাংলাদেশের বড় নেতা কে, প্রধানমন্ত্রী, ওই ইমামুল জায়। আর সৌদি আরবের বড় নেতা কে, বাদশাহ। ওই রকম যদি বাইরে রাস্তায় যান, কোন কোন জায়গায় বড় নেতা প্রেসিডেন্ট, আর আমাদের দেশের বড় নেতা প্রধানমন্ত্রী। আর আপনারা তো জানেন ওইটা প্রেসিডেন্ট হচ্ছে একটা পুতুল, সব আগে ছিল প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্টের ইজ্জত ছিল বেশি, ওইটা এখন ওই ক্ষমতা তারা লুপ করে, বর্তমানে সবার চেয়ে বড় নেতা হচ্ছে কে, প্রধানমন্ত্রী। ইমামুল জায়ের, এবারে যদি ইমাম প্রধানমন্ত্রী তুমি জালিম হোক, তাহলে কি আমাদের দিন, আল্লাহ তোমাকে খুব ভালো, বর্তমানে খুব খারাপ পান, ভালো পান না, আর কি আমাদের দিনও কি করবেন, তোমাকে খারাপ পাবে। আর বাবা আল্লাহ, তার ব্যক্তিকে আল্লাহ খারাপ পায়, তাহলে দুনিয়াতে না হলে তো, যদি দুনিয়াতে খারাপ পায় তাহলে আরো জরুরি, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আরেকটি রয়ায়েত বলছেন, সালাদাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। শুনেন ভালো করে, আশ-শাইখু যানি, বড় জিনাকারী, আল ইমামুল কাযাব, বড় নেতা, মিথ্যাবাদী, আল আইলুল মাজহুম, ওই আরেকটি গরিব অহংকারী। অন্য রয়েছে এসছে কোরআনে, জেনাজির জন্য বলছেন সহিহ গাইব, লা ইয়ামুরু আল্লাহু ইলাল উসাইমিত যানি ওয়ালা আল আইল আল মাজহুম, আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে হচ্ছে বৃদ্ধ জিনাকারী। উসাইমিত কাকে বলে, هو من اختلط شعر رأسه الأسود بالأبيض, مشايمت بولا جا قالوا چول سادائر بانت ريتو ہے كي جوتوا دنو جلیس كي چو قالوا كي چو سادا ایتا ہوتا ہے مشايمت قالوا یہ بارو جدی فل سادا میں قوم سادا تو شروع ہے ایک جیتا صح আর একটু বেশি যেতে পারবে, তত আপনি আরো বড় আরো বড় আরো ব্যয় আপনার বাড়ছে, যত বাড়বে এই অবস্থায় যদি আপনি এরকম কাজ করেন তাহলে আপনার গুণা ততটুকু বাড়বে। তাহলে বোঝা গেল মানুষ যত বয়স্ক হবে তত তার জন্য উচিত হল যে তত বেশি আল্লাহ মুখী হবে। চল্লিশ হবার আল্লাহ দিকে উঠব। অনেক মানুষ আছে চল্লিশ হবা মন্ত্রীর বয়স তিন হামশো তিন, গাড়ি নাই বসে নাই তো কিছু বোঝা যায় না, সমান সমান না ফিটফট। একটা লোক বিহারে ছিল ইন্ডিয়ান, তার বয়স আটান্ন, আমি মনে করছি বড় আটত্রিশ, সত্যি বলছি বয়স জিজ্ঞেস করার কত বয়স আটান্ন, আমি মনে করছি আটত্রিশ, সবসময় টাইটে পড়ে থাকে বুঝলেন, শর্ট প্যান্ট একদম মাশাআল্লাহ বুঝলেন যায় না, কারিগর আমি বুঝে নাই কি করবে আলা জিজ্ঞেস করলেন কাম আমর আল্লাহ মুস্তাহ আল্লাহ হেফাজত করো আমাদের বয়সের কদর করবেন। আপনি বালিক হয়ে গেছেন আপনার বয়সের কদর শুরু করে দিন, বয়সের কদর করা জরুরি। আপনি যুবক ইবাদতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতের মাধ্যমে তার যৌবন কাল কাটায় রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আশ্রয় নিচে তাকে আশ্রয় দিবেন। যৌবনটা ইজ্জত বেশি তো বয়স্ক হলে এখন ছেড়া করে আল্লাহর দিন মানতে হয় অনেকটা আছে, তাই যৌবনকালের ইজ্জত আল্লাহ তরবারে বেশি, ইবাদতের ইজ্জত আল্লাহ তরবারে বেশি। এই সময়কে যারা যুবক আপনারা এই সময়ের কদর করুন, আর যারা বয়স্ক আপনাদেরকে আল্লাহর দিকে রুজু করা উচিত সত্যিকারের তোলার মাধ্যমে, সবাইকে তোলার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখুন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول امي الله رسول صلى الله عليه وسلم কে বলতে শুনেছি لا تزال امتي بخير ما لم يفش فيهم ولد الزنا فاذا فشى فيهم ولد الزنا فاوشك ان يعمهم الله بعذاب رواه احمد وسعد وحسن شيخ الالباني رحمه الله عليه ولن حسن لغيره মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মতেরা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ওয়ালাদ জিনা জিনার সন্তান ছড়িয়ে না পড়বে। আর ও জিনার সন্তান আমরা কাকে বলি, হারামজাদা, হারামজাদা বুঝেন যার সন্তান। ও অনেকে গালি দেয়, গালি দিয়ে গেলে মঙ্গালি না তার সন্তান হারামজাদা, হারামজাদা বলে কিনা এই হারামজাদা মানে কি মুশকিল, খবরদারি গালি দিবেন না করে দিও বলে সময় আছে সে তার নিজের ছেলেকে হারামজাদা বলে কিনা ভাই। আমরা বাংলাদেশের লোক কলকাতার লোক তাই তো বঙ্গালি তো আমরা সবাই বুঝি উর্দু ভাষায় হারামজাদা, উর্দু ভাষাও আমার ভাষা রাগ যখন উঠে গেল কোনটাই করতে পারে কি বলে কি না, হ্যাঁ এমন পর্যায়ে পৌঁছে যদি রাগ যে বুঝতেই পারে না কি তাহলে আর মুশকিল, সেই হেফাজত দরকার নিজেকে। আচ্ছা যেমন ঘরে নিজের বাড়িতে ইবাদত রাগ উচিত তার যুগলের সাথে, তখন কি করে যা পায় সামনে ঘুম ভেঙে ছুটবার ওখানে ওকে বারে দুই একটা আর বাকি আর বাসন পুত্র যা আছে ভেঙে ছুটবার এরকম করে কিনা ইন্দ্রিল্লা নেওয়ার জন্য। আমার তো গালি দিত আরেকটা ও সেই বলেছে খবরদার আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের থেকে গুণ তাহার আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, জিব্বার হেফাজত জরুরি, হাতের হেফাজত জরুরি, মুখের হেফাজত জরুরি, চোখের হেফাজত জরুরি, মস্তিষ্কের হেফাজত জরুরি, পায়ের হেফাজত জরুরি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকের হেফাজত জরুরি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকেরও জিনা আছে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, আছে কিনা? আর এগুলো সত্যায়ন করবে তার লজ্জাস্থান কিংবা প্রত্যাখ্যান করবে। তো এই যে হাদিস এখানে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশু ফীহি ওয়ালাদুজ জিনা, আমার উম্মতেরা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে দারদ সন্তান বা হারামজাদা ছড়িয়ে না পড়ে। ওদের সংখ্যা সর্বত্র। আচ্ছা যাই হোক, আমাদের দেশ এখনো ভালো আছে বলেন আলহামদুলিল্লাহ, ঠিক না? এখনো ভালো আছে কিনা? শয়তান মজুদ, নাস্তিকের দল আছে, যৌনকর্মী রয়েছে, আলহামদুলিল্লাহ গিন্দারি সরকার লাইসেন্স দেশ শুনেছি ওদেরকে, সত্য নাকি এটা? সত্য না মিথ্যেটা? সরকার নাকি লাইসেন্স দেয়? সত্য? আমি সরাসরি জানি না এটা, কিন্তু শুনি আর কি। যদি এরকম হয় তাহলে তো আস্তে আস্তে এটা এই জিনার সংখ্যা আরো বাড়বে পরবর্তীতে। এরকম হতে পারে জমানা যদি আমরা এটাকে বন্ধ না করতে পারি, যদি বাংলার জনগণ মুসলমানরা এটা এই পথ বন্ধ না করে, হয়তো পরবর্তী এরকম হবে জিনা সন্তানকে আর অর্থাৎ হারামজাদাকে আর হালাল জাদাকে তার পার্থক্য নাও করতে পারে। এই জন্য আমাদের জন্য উচিত, মুসলমানের জন্য উচিত এই পথ বন্ধ করে দেওয়া। মুসলিম সরকার বাংলাদেশে তার জন্য এই পথ বন্ধ করে দেওয়া ওয়াজিব, ফরজ, আমলে কবির গুণগান বরণীয় হন আর ছুটি বিয়োগ। তারপরে আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فإذا فيهم فإذا فشى فيهم ولد الزنا فأوشك أن يعمهم الله بعذاب, তারপরে যদি তাদের মাঝে জিনার সন্তান ছড়িয়ে পড়ে তাহলে অতি নিকটবর্তী সময়ে সম্ভবত রব্বুল আলামিন তাদেরকে ব্যাপক আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। ব্যাপক আযাব। অন্য রিওয়ায়েত এসেছে, إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله, যদি কোন জায়গায় কোন জনপদে কোন বস্তিতে কোন এরিয়ায় কোন শহরে কোন টাউনে জিনা আর রিবা, জিনা মানে বেবিচার প্রগুজি, রিবা সুদ ছড়িয়ে পড়ে তাহলে ওরা নিজেদের উপর আল্লাহর আযাব নিজেরা টেনে আনছে। ফাকাদ আহাল্লু আনফুসিহিম আযাবাল্লাহ, নিজেদের জন্য আল্লাহর আযাব নিজেরা হালাল করে দিয়েছে। তাই এই অবস্থা যদি আমাদের দেশে থাকে তাহলে কি অবস্থা হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। এই কিছুটা এ বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেক আহাদিস রয়েছে জায়গায় সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করলাম। আমরা যেন সতর্ক হই, এমন পথে যেন না চলি যে পথে গেলে ওই হয়তো চোখের জিনায় লিপ্ত হব, আর না কানের জিনায় লিপ্ত হব, আর না হাতের জিনায় লিপ্ত হব, আর নাকের জিনায় লিপ্ত হব। আর যদি এরকম করি, এরকম হয় তাহলে হয়তো বাস্তবে জিনায় লিপ্ত হয়ে যেতে পারি, নাউজুবিল্লাহ মিন যায়। তাই সবসময় জিহ্বার কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণ রাখবেন জিহ্বা, সবসময় নাক নিয়ন্ত্রণ রাখবেন, সবসময় চোখ নিয়ন্ত্রণ রাখবেন, সবসময় কান নিয়ন্ত্রণ রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াযমান লিমা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা ফাকিরাইহি আযমান লাহুল জান্নাহ, যদি কোন ব্যক্তি আমার জন্য দুটি জিনিসের জিম্মাদার হয়ে যায় তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। দুটি জিনিস কি জানেন? একটা হল নিজের জিহ্বার হেফাজত, দুই চুয়ালের মধ্যবর্তী সেই গুষ্ঠের টুকরা ওটা জিহ্বা, যদি তুমি জিহ্বার হেফাজত করো। আর আরেকটা হচ্ছে দুই কুরুর মধ্যাংশের যে অঙ্গ তার হেফাজত, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত। এই যদি জিহ্বার হেফাজত করতে পারো আর লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দাবি হয়ে গেলাম। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমিন। তোমার আফরানা থেকে বাসার তৌফিক দাও, আমিন। আল্লাহ কবিরা গুনাহ থেকে বাসার তৌফিক দাও, শিব থেকে বাসার তৌফিক দাও, বেদার থেকে বাসার তৌফিক দাও, বা সব রকমের নফরমান থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ সেই তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, মুসলিম উম্মাহকে এক করো, নেক করো, হকের পথে এগিয়ে আসার তৌফিক দাও, কোরআন সুন্নাহ অনুযায়ী তাদেরকে চলার তৌফিক দাও, মুসলিম সরকারগুলিকে আল্লাহ ইসলামের ঝান্ডা বুলন্দ করার তৌফিক দান করো, ইসলামী বিধান জারি করার তৌফিক দান করো, দুনিয়ার মুসলমানদের আল্লাহ তুমি রক্তের হেফাজত করো, তাদের জানমালের হেফাজত করো, তাদের ইজ্জতের হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া হরতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, তুমি আমাদের সকলকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস রশিদের মতো করো। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا واغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الاحياء منهم والاموات إنك سميع مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين.